المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. عن ثوبان رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر الله ثلاثة وقال: اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আজকে খামিস মুশাহাদ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে ছোট্ট একটা টপিক উপহার দেব, যার বিষয়বস্তু হলো আল আজকার বাদাস সালাম মিনাস সালাহ, অর্থাৎ নামাজে সালাম ফেরানোর পর যে সমস্ত দোয়া পড়তে হয়, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। দোয়া এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় ঘোষণা করেছেন, এবং নবী রাসূলগণও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 40 নম্বরে ঘোষণা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন: রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে তুমি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়ামিন যুররিয়াতি, এবং আমার সন্তানরাও যাতে সালাত কায়েম করে। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়তাকাব্বাল দোয়া, আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো। তাই দোয়া নবী রাসূলগণ করেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়া করেছিলেন। বিশেষ করে নামাজের পরে যে সব দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাবেত রয়েছে, সেগুলি আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পর বলতেন তিনবার: আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর বলতেন: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপর তিনি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. এই হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনেই বর্ণনা করেছেন। এর বাংলা অর্থ অনেক রয়েছে, তবে সংক্ষিপ্ত কথা হলো এই যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, এবং তিনি যা কিছু দেন তাকে রোধ করার মতো কেউ নেই, এবং যাকে তিনি নিষেধ করেন অর্থাৎ যাকে তিনি দেন না তাকে দেওয়ার মতো কেউ নেই। কোনো পদমর্যাদার পদমর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের গজবকে রোধ করতে পারে না, আল্লাহ রব্বুল আলামিনের গজবকে দূরে ঠেলিয়ে দিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এরকম আরও হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের শেষে কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাহলিল ও তাকবীর বলতেন। যেমন এক হাদিসে এসেছে আল্লাহ নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযল ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ مخلصين للدين ولو كره الكافرون, رواه مسلم. এই যে দোয়াটি পড়লাম, এই দোয়াটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এর বাংলা সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তারই সমস্ত রাজত্ব, তারই সকল প্রশংসা। ভালো কাজ করার ক্ষমতা তিনি ছাড়া কেউ দিতে পারেন না, খারাপ কাজ থেকে কেউ, খারাপ কাজ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারেন না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। এবং অতএব লা ওয়ালা নাআবুদু ইল্লা ইয়াহ, সে আল্লাহ ছাড়া আর কারো আমরা ইবাদত করি না। সকল প্রশংসা, সকল ফজল ও করম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি সংক্ষেপে এই অর্থগুলি করলাম। এরপর আরেকটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মাগরিব এবং ফজরের নামাজের পর তিনি এই দোয়াটি 10 বার করে পড়তেন, যেটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 10 বার করে পড়তেন মাগরিব এবং ফজরের নামাজের পরে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো যে দোয়াগুলি পড়েছেন সেটা হলো কি, যে আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনী মিনান নার, অথবা রব্বে আজরিনী মিনান নার, এই দোয়াটা তিনি 7 বার পড়তেন, এই দোয়াটা 7 বার পড়তেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করতেন। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি যে প্রত্যেক নামাজের শেষে কেউ যদি এই রকম করে 33 বার করে 333 পূরণ করতে যেয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটাই পড়লে ওই লোকের যদি সমুদ্রের ফেনার মতো গোনা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গোনাগুলি তিনি মাফ করে দেবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুল হুসুরা, যেটাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই সূরাটি, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সূরাগুলি 1 বার করে পাঠ করতেন, কিন্তু মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার করে পাঠ করতেন। হাদিসের জন্য দেখবেন তিরমিজি নাসাই আবু দাউদ শরীফে এই হাদিসগুলি উল্লেখ করা রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছিলেন যে মান কারা দুবরা কুল্লি সলাতিন হ্যাঁ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, অর্থাৎ এমন একটি আয়াত রয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটি যেটাকে বলা হয় আয়াতুল কুরসি, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে 1 বার করে পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আর কোনোই বাধা থাকবে না, শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই লোকটি জান্নাতে প্রবেশ করবে। আর সেটা কি, সেটা হলো কি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রত্যেক ফরজ নামাজের শেষে এই আয়াতুল কুরসিটি 1 বার করে পড়তেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ফজর নামাজের শেষে আরেকটি দোয়া পড়তেন, সেটা হলো কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়ারিসকান তৈয়বা ওয়া আমালান মুতাকাব্বালা, মানে হে আল্লাহ আমি তোমার কাছে ইলমে নাফে, অর্থাৎ উপকারী ইলম কামনা করছি, এবং পবিত্র রেজেক কামনা করছি, আর এমন আমল কামনা করছি যেই আমল তোমার কাছে গৃহীত হয়। সম্মানিত বন্ধুগণ, এই দোয়াগুলি যে আমি বললাম সংক্ষিপ্ত আকারে, এই দোয়াগুলি হলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সুন্নত নামাজের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়াগুলি পাঠ করতেন। আসুন আমরা সেই দোয়াগুলি ভালো করে পাঠ করার চেষ্টা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করি। তবে একটি কথা, সেটি হলো এই এই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একই পড়েছেন, কিন্তু আমাদের দেশে যে একটি প্রচলন রয়েছে নামাজের সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন বলে যে হাত তুলিয়ে যে দোয়া করা, এই দোয়া করার পদ্ধতি কোরআন এবং হাদিসে কোথাও নেই। তবে দোয়া রয়েছে, কিন্তু এই পদ্ধতি, যে পদ্ধতি আমরা সবাই সম্মিলিতভাবে সমস্বরে হাত তোলে যে দোয়া করি, এটার কোনো পদ্ধতি নেই। কাজেই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি গ্রহণ করি এবং একা একই দোয়া করবেন। তবে কোনো লোক যদি কখনো ইচ্ছা করে কোনো নফল নামাজ শেষ করে হাত তোলে একাই দোয়া করে সেটা একাই করতে পারে, কোনো সমস্যা নাই। তবে সম্মিলিতভাবে নামাজ শেষে এমন করে হাত তোলে দোয়া করার পদ্ধতি নেই, এটাকে বলা হয় বিদআত। এই বিদআত থেকে দূরে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতি দোয়াগুলি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।